ইসলামের সুমহান তাওহীদী চেতনাকে ম্লান করার জন্য মূর্তি ও মূর্তি পূজারীর আগমন ঘটে অতি সন্তর্পণে এ সমাজে। ভক্তিবাদের অন্তরালে লুকিয়ে থাকে শিরকের বিক্ষিপ্ত স্ফুলিঙ্গ, যা সুযোগ পেলেই সৃষ্টি করে দাবানল। তাই হে মোমেন হুশিয়ার, যুক্তিবাদের যুক্তি তিহাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। সাভারের মিনার কেমনে শাহাদতেরই সাক্ষ্য হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়। সাভারের মিনার কেমনে শাহাদতেরই সাক্ষ্য হয়, এদেশের ভার্সিটিতে কিসের মূর্তি দেখা যায়। যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। মিনারে নীরবতা এই বিধান কি ইসলামের, মুসলমান নত জানো খাম্বা দেখে সিমেন্টের। মিনারে নীরবতা এই বিধান কি ইসলামের, মুসলমান নত জানো খাম্বা দেখে সিমেন্টের। যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে, স্বাধীনতার দোহাই পেড়ে মূর্তি ওরা গড়েছে। যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। বিশ্ব শহীদ কে আছে রে তাদের চেয়ে সম্মানী, বদর ওহুদ খন্দকে যারা করলো জীবন কোরবানি। বিশ্ব শহীদ কে আছে রে তাদের চেয়ে সম্মানী, বদর ওহুদ খন্দকে যারা করলো জীবন কোরবানি। হয় না কেন মিনার তাদের, হয় না কেন অনুষ্ঠান, হয় না কেন মিনার তাদের, হয় না কেন অনুষ্ঠান। মুসলমানের করছো দাবি কেমনে তুমি মুসলমান, যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন। যুক্তিবাদের যুক্তিতে হাই জাহেলিয়াতের আগমন, ফের আজরের মূর্তি আবার মোদের হাতেই উত্তোলন।